শুভ্র সন্ধ্যা লগ্নে হে মহাদেবী, তোমার আবাহন বাণী মুখরিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি মোহনাশিনী মা দুর্গা, তুমি যাও যাও Oh, no.